السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فهو المهتدي ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن الخير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. قالا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. গগনে ভুবনে প্রশংসা মাত্র আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমাদের খালিক ও মালিক, আমাদের রুজিদাতা, আমাদের সুখ শান্তিদাতা এবং দুঃখ কষ্টদাতা, দুঃখ কষ্ট দূরকারী তিনি। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে মহানবীর মেহনতে, যার বদৌলতে আমরা দিন পেয়েছি, দিনের আলো পেয়েছি, সুখের সন্ধান পেয়েছি। আমরা জেনেছি ব্যর্থতার পথ, জেনেছি সফলতার পথ। আমরা আলোচনা করছিলাম ব্যর্থতা নিয়ে, আমরা আলোচনা করছিলাম ক্ষতিগ্রস্ত কে এই নিয়ে, কে আসলে ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলার কালাম থেকে, কোরআনে মাজিদ থেকে আমরা বিভিন্ন উদ্ধৃতি আগে শুনেছি, আজকেও কিছু উদ্ধৃতি শুনব কোরআন থেকে, যার মাধ্যমে আমরা জানতে পারব যে আসল ক্ষতিগ্রস্ত কে। যে ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত, সে ব্যক্তি প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত। আল্লাহর ক্ষমা যে পায় না, সে হচ্ছে আসল ক্ষতিগ্রস্ত। যে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, সে হল আসল ক্ষতিগ্রস্ত। আপনারা বলেন, আল্লাহর রহমত পেতে কিসের দরকার হয়? আল্লাহর সন্তুষ্টির দরকার হয়। আপনি এখানে বসে আছেন, এই মজলিসে বসে আছেন, হাফ মিনিটের মধ্যে আপনি আল্লাহর 10 বার রহমত পেতে পারেন, কি কাজ করলে? কি কাজ করলে আপনি 10 বার রহমত এখনই পেতে পারেন? একবার দরুদ পড়লে, একবার যদি দরুদ পড়েন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু বিহা আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার বিনিময়ে তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার! আল্লাহর রহমত থেকে যে বঞ্চিত, সে আসলে বঞ্চিত। যে সমাজ আল্লাহর রহমত থেকে বঞ্চিত, সেই প্রকৃত বঞ্চিত। যে সমাজে কোনো সুখ নেই, যে সমাজে হাহাকার, যে সমাজে অতিবৃষ্টি, যে সমাজে অনাবৃষ্টি, যে সমাজে মানুষের মাঝে কোনো শান্তি নেই, দিন রাত দলবাজি, আর নিজের গদি টিকিয়ে রাখার জন্য মানুষদের মাঝে নানা অশান্তি সৃষ্টি করে রেখেছে ফেরাউনির রাজনীতি, আর সেই রাজনীতির চক্রে পড়ে বহু মানুষ ক্ষতিগ্রস্ত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। যদি আল্লাহর ক্ষমা না পাওয়া যায়, আল্লাহর রহমত না পাওয়া যায়, তাহলে সেটাই হচ্ছে আসল বঞ্চনা, সেটাই হচ্ছে আসল ক্ষতিগ্রস্ততা। আল্লাহ তাআলা তার কিতাব সূরা হুদ 47 নম্বর আয়াত সেখানে বলেছেন, ক্বালা রাব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম ওয়াইল্লা তাগফির লি ওয়া তারহামনী আকুম মিনাল খাসিরিন। এটা হচ্ছে নূহ আলাইহিস সালামের কথা। নূহ আলাইহিস সালাম যখন তার জাতিকে হিদায়ত করার জন্য বহু চেষ্টা করলেন কিন্তু জাতি হিদায়তের দিকে এলো না, তখন নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, ওয়াকাল নূহ রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইযিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। এমন বদদোয়া করলেন যে আল্লাহ কাউকে ছাড়বে না, একটা কাফের যদি দুনিয়াতে থাকে তো তারা ওই কাফেরই পয়দা করবে। সাংঘাতিক বদদোয়া। আর নবীর দোয়া বিফলে যায় না, দোয়া কবুল হয়ে গেল, নূহ চলো তোমার দোয়া কবুল করলাম, তুমি কিস্তি বানাও। কিস্তি বানানো হলো, বলা হলো যাকে নেওয়ার তাকে নাও, তোমার প্রতি যে ইমান এনেছে তাকে তুলে নাও কিস্তিতে, আর যে ইমান আনেনি সে কিস্তিতে চড়বে না। দেখেন প্রত্যেক কুলে কুলাঙ্গার থাকে, প্রত্যেক পরিবারে কেউ না কেউ কি থাকে, শত্রু থাকে। প্রত্যেক বংশে কোন কোন ছেলে দেখবেন পরিবার থেকে ভালো পরিবার। আর এই কথা মনে রাখবেন, যেমন ভালো ঘরে খারাপ হতে পারে, তেমনি খারাপ ঘরেও ভালো হতে পারে। আল্লাহ তাআলার এটা সৃষ্টি, এর কোন নির্দিষ্ট মানে কায়দা কুল্লিয়া যাকে বলে এক নিয়ম নীতি নেই যে ভালো মানে ভালোই সবাই বা খারাপ মানে খারাপ সবাই, তা না। বরং খারাপের ঘরে ভালো, ভালোর ঘরে খারাপ। ইব্রাহিম বা অধিকাংশ নবীর জন্ম কোথায়, তাই না? দেখবেন আপনি খারাপ ঘরে। অবশ্য ইব্রাহিম আলাইহিসসালামের সিলসিলা সব নবীর পর নবী, নবীর পর নবী, এটা একটা বংশ। ইব্রাহিমের পিতা ইমান আনলেন না, ইমান আনল না। আমাদের নবীর পিতা মাতা তারাও ইমান আনার সুযোগ পাননি। তেমনি স্বামী স্ত্রীর মধ্যেও এমন রয়েছে, দুটো নবীর স্ত্রী নবীর সপক্ষে না, নবীর মিশনে না, নবীর মনোমানসিকতায় না, নবীর দাওয়াতের কাজে না। নবী যাচ্ছেন পূবে তো বউ যাচ্ছে পশ্চিমে। কে কে কোন নবী জানেন আপনারা? কোন নবী? দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত। আল্লাহ তাআলা উদাহরণস্বরূপ পেশ করেছেন এই দুই মহিলার কথা, দুই বিবির কথা, যে দুই বিবি দুই নেক বান্দার কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহাইন ফাখানাতাহুমা। দুই নেক বান্দা, দুই নেক বান্দা কে? নূহ ওয়া লূত। ফাখানাতাহুমা, এরা স্বামীর খেয়ানত করল। স্বামীর খেয়ানত বলতে ব্যভিচার না, কোন নবীর স্ত্রী ব্যভিচার করতে পারে না। খেয়ানত বলতে কি, যে স্বামী যে দাওয়াত, স্বামীর যে চাওয়া সেই চাওয়া স্ত্রী চায় না। স্বামী হচ্ছে দিনদার আর স্ত্রী হচ্ছে দুনিয়াদার। স্বামী ইসলামের দিকে দাওয়াত দিচ্ছে আর স্ত্রী কাফেরদের সাথে তলায় তলায়, আরে ওর কথা মানো না, ও পাগল, ও কি জানে, ও কি বলছে, হ্যাঁ এরকম হয় না, হয় না। স্বামীকে তুচ্ছ করে মানুষকে আল্লাহর দিন থেকে ফিরিয়ে দিচ্ছে এমন দুই স্ত্রী। তাহলে চিন্তা করেন, স্ত্রী হয়েও স্বামীর খেয়ানত করছে। অনেকে বলবে এমনও তো হতে পারে যে স্বামী খারাপ স্ত্রী ভালো, তার উদাহরণ কি? ওর পরের আয়াতেই আল্লাহ বলেছেন উদাহরণ, এটা ইমানদারদের জন্য উদাহরণ দিয়েছেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু মুরাআতা ফিরআউন। ফিরআউনের স্ত্রী আসিয়া, স্বামী হচ্ছে ফিরআউন, বড় জালেম, কিন্তু স্ত্রী আল্লাহর প্রতি ইমান আনয়নকারিনী। অত্যাচারের আঘাত সইতে সইতে শেষকালে আল্লাহর কাছে দোয়া করলেন, কি বললেন? রাব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ গো বহু কিছু সইলাম, এবার শেষ চাওয়া আমার, শেষ পাওয়া তোমার কাছে, তোমার কাছে আগে তোমার কাছে আমার জন্য একটি ঘর তৈরি করো, তোমার কাছে। আল্লাহ তাআলার কাছে আমরা সবাই, তাই না? কিন্তু তার খাস চাওয়া কেমন দেখেন, যে আল্লাহ তোমার কাছে আমি ঘর চাই, জান্নাতের ঘর চাই। ওয়ানাজ্জিনী মিন ফিরাউন, আমাকে ফিরাউন থেকে নাজাত দাও, ওয়া আমালিহি, তার যে দুষ্কর্ম তা সেই দুষ্কর্ম থেকে, জুলুম থেকে আমাকে নাজাত দাও। ওয়ানাজ্জিনী মিনাল কওমি যালিমিন, আর এই জালেম সম্প্রদায় থেকে আমাকে নাজাত দাও। মোট কথা, কোন নির্দিষ্ট নিয়ম নীতি নেই যে বউ ভালো হলে স্বামী ভালো হবে, স্বামী ভালো হলে বউ ভালো হবে। অবশ্য এটাই হচ্ছে আম কায়দা, আম রীতি, আর তাইয়িবুন লিত্বাইয়িবাতি ওয়া তাইয়িবাতু লিত্বাইয়িবিন, এটাই হচ্ছে আম রীতি। ভালো হলে ভালো বউ পাওয়া যায়, আর ভালো বউ হলে ভালো স্বামী পাওয়া যায়, এটা আম রীতি। কিন্তু এটা সর্বশেষ নীতি না, এর বিপরীত রয়েছে, কোরআনেই রয়েছে। আপনি ভালো হলে আপনার ছেলে ভালো হবে, তাই না? মা ভালো হলে মেয়ে ভালো হবে, মা গুনে বেটি, আটা গুনে রুটি, এটা আছে। আর বাপ কা কি বলে, সিপাহি কা ঘোড়া, বাপ কা বেটা, সিপাহি কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া, এটা আম রীতি, কিন্তু এটা জরুরি না। কারণ কাকের ডিম সাদা হয়, পণ্ডিতের ছেলে গাধা হয়। রবি ঠাকুর মারা গেছে, তার পেছনে তার ছেলে রবি হয়েছে নাকি? নজরুল মারা গেছেন, তো নজরুলের পরে কি কোনো ছেলে নজরুল হয়েছেন? অসম্ভব, জরুরি না। ভালোর ঘরে খারাপ, খারাপের ঘরে ভালো। নূহ আলাইহিসসালাম সবাইকে নিজের কিস্তির দিকে ডাকলেন, ছেলেকে ডাকছেন, বেটা এসো, ইমান আনয়ন করো, ইমান আনো, ওই লোকদের সাথে জালেমদের সাথে থেকো না বাবা, আমার কিস্তিতে চলে এসো। আর লোকে সবাই হা হা হা করে হাসছে, বলছে নূহের কিস্তি ডাঙ্গাই চলে, এখন পানি নেই, কোথায় পানি আর কি বলে, কি বন্যা আসছে, ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ। কিন্তু যখন পানি চলে এলো, কিস্তি উঠছে আস্তে আস্তে, পানি পানির উপরে কিস্তি ভাসতে লাগলো, তখন নূহ বলছেন, বেটা এখনো সময় আছে, ইমান আনয়ন করো, আমার কিস্তিতে এসো। তো বেটা কি বললো? বেটা বলছে, ওই যে পাহাড় আছে, আমি পাহাড়ে উঠে যাবো, কোথায় পাহাড়ের উপর পানি উঠবে নাকি, এত বড় বন্যা হয় নাকি? সত্যি হয় না, নাস্তিকরা এইভাবে অস্বীকার করেছে নূহের বন্যাকে। অবশ্য বর্তমানে একটা কিস্তি পাওয়া গেছে, এক নৌকা পাওয়া গেছে কোন পাহাড়ের উপরে, বিশাল উঁচু পাহাড়, সেখানে গেল কি করে নৌকা, বলা হচ্ছে সেটা নূহের কিস্তি হতে পারে, আল্লাহ জানে। এরা ভাবলো কি যে এত, বা বেটা ভাবলো কি, বাপের কথায় বিশ্বাস হলো না, বাপের কথায় মানে বাপ ছোট হয়ে গেছে। আসলে ঘরের ভিতরে এক পরিবেশ থাকে, বাইরের এক পরিবেশ পায়, ঘরের ভেতরে একরকম পরিবেশ, বাইরে মাদ্রাসায় এক পরিবেশ, কলেজে এক পরিবেশ, স্কুলে এক পরিবেশ। তো ছেলে মেয়েরা বাইরের পরিবেশে মানুষ হয়, অনেক সময় বাপকে, বাপ মাকে তুচ্ছ করে, সে পরিবেশ তাদের সেই আচার আচরণ গ্রহণ করতে চায় না। সে ভাবে কি যে বাপ মা খাললে বালে কিছু জানে না, ওরা কিছু জানে না, বাইরের লোক, বাইরের কোন ওস্তাদ, বাইরের কোন বন্ধু, মনে করে তারাই হচ্ছে ভালো, ফলে সেরকম মানুষ হয়। নূহের বেটা সেরকম বাইরের পরিবেশের চাপে, বাইরের লোকের সঙ্গে থেকে। আর আরেকটা কথা আপনারা মনে করবেন, যদি গণতান্ত্রিক পদ্ধতি আপনি এখানে প্রয়োগ করেন, তাহলে নূহ আলাইহিসসালাম গণতান্ত্রিক পদ্ধতিতে জিততেন না হারতেন? হারতেন, কটা লোক, কোরআন মাজিদে ভুড়ি ভুড়ি দলিল আছে যে অসৎ লোকের সংখ্যাই হচ্ছে বেশি, তারাই হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। নূহের বেটা দেখল যে আমাদের সাথে আছে সংখ্যাগরিষ্ঠতা, আমার দরকার হলে আমি পাহাড়ে গিয়ে জায়গা নেব, বাপ তোমার নৌকা আমি চাই না, তোমার কিস্তিতে আমি চড়ব না। বেটা মানল না, কিন্তু বাপের মন রে বাপ, বাপের মন মানতে চায় না। আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ গো আমার বেটা জাহেল, আমার বেটাকে রক্ষা করো, ও আমার কথা মানছে না, তোমার প্রতি ইমান আনছে না, তবুও আমি নিরাশ নই, তুমি আমার বেটাকে রক্ষা করো। আল্লাহ তালার কাছ থেকে ধমক আসছে, কারণ আল্লাহ জানেন, আল্লাহ তালা সব জানতা, নো তুমি আমার কাছে সেই জিনিস চেও না যে জিনিস চাওয়ার তোমার হক নেই, তোমার অধিকার নেই। নোহ তুমি জাহেল হয়ে যেও না, নবীকে বলা তুমি জাহেল হয়েও না। জাহেলদের কাজ হলো আল্লাহর কাছে তাই চাওয়া যার পাওয়ার যোগ্যতা তার নেই। একজন মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করা কোন আলেমের কাজ না। একজন মুশরিকের নাস্তিকের জন্য গিয়ে মিলাদ পড়ে তার কাছে আল্লাহর জন্য আল্লাহর কাছে ক্ষমা, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আলেমের কাজ না, এ পেট পূজারী আলেমের কাজ। যারা পেটের জন্য, যারা পয়সার জন্য গিয়ে মিলাদ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, এই নাস্তিকের জন্য, একজন একজন মুশরিকের জন্য এ আলেমের কাজ না, এ হচ্ছে জাহেলের কাজ। নো তুমি জাহেল হয়েও না, তোমার বেটা হচ্ছে কাফের, আর কাফেরের জন্য কোরআন খানি করবে, সে যত বড়ই নেতা হোক, যত বড়ই রাজনৈতিক পণ্ডিত হোক বা উচ্চ পদস্থ অফিসার হোক, তার জন্য কোরআন খানি, তার জন্য ইস্তেগফার, এ জাহেলের কাজ। তুমি জাহেল হয়ে না নো। নূহ আলাইহিসসালাম বুঝে গেলেন, নূহ আলাইহিসসালাম বুঝলেন, তিনি বললেন قال رب اني اعوذ بك الله গো আমি তোমার কাছে পানাহ চাই, ان اسالك ما ليس لي به علم, আমি তোমার কাছে প্রার্থনা করি সেই জিনিস যে জিনিস সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, আমি জানি না, আমি জানতাম না যে আমার বেটাকে, আমার ছেলেকে বাঁচাতে বললাম, আর এই বাঁচাতে বলাটা এটা বড় অন্যায়, তাই আমি চেয়ে ফেলেছি। বাপের মন মানল না, স্নেহশীল স্নেহশীল স্নেহ বৎসল্যে আমি অভিভূত হয়ে তোমার কাছে প্রার্থনা করলাম আমার ছেলেকে বাঁচাও, কিন্তু তোমার ইলমে আছে সে কোনোদিন ইমান আনবে না, আর সে হচ্ছে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, আমি তোমার কাছে পানা চাই, আল্লাহ আমার অন্যায় হয়ে গেছে, আমি এ দেখেন এই জন্যে চিন্তা করে দেখেন, এখানে নূহ আলাইহিসসালাম ডাইরেক্ট চাইলেন ছেলের জন্য ক্ষমা প্রার্থনা বা ছেলের জন্য পরিত্রাণ, কিন্তু আমার নবী, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করার অনুমতি চাইলেন, অনুমতি চাইলেন, আল্লাহ গো আমাকে অনুমতি দেওয়া হোক, আমি আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করব। তার কারণ তিনি জানেন, নূহ আলাইহিসসালাম চেয়েছিলেন, নূহ আলাইহিসসালামকে ধমক দেওয়া হয়েছিল, জাহিল বলা হয়েছিল, তাই তিনি বললেন আল্লাহ গো আমাকে অনুমতি দেওয়া হোক, আমার মা কবরে আছে 6 বছর বয়সে তাকে আমি কবরস্থ করেছি, 6 বছর বয়সে, এখন আমি তার কবর জিয়ারত করব। আল্লাহ তাআলা বলেন যাও তুমি তোমার মায়ের কবর জিয়ারত করো। কাফেরের কবর জিয়ারত করা যায় তাই না, কি উদ্দেশ্যে? শুধুমাত্র আপনি শিক্ষা নেওয়ার জন্য, আপনি আপনার আখেরাতকে স্মরণ করার জন্য, ওর জন্য দোয়া করার জন্য না, বা ওর কাছে কিছু পাওয়ার জন্য না। আল্লাহ বলেন যাও তুমি তোমার মায়ের কবর জিয়ারত করো। আল্লাহর নবী গেলেন, সাহাবারা সঙ্গে আছেন, হঠাৎ করে আল্লাহর নবী কাঁদতে লাগলেন, তার চোখ দিয়ে পানি পড়ছে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন? রাসূলুল্লাহ বললেন আমি আমার আল্লাহর কাছে আমার মায়ের জন্য কবর জিয়ারতের, মায়ের কবর জিয়ারতের অনুমতি চাইলাম, কবর জিয়ারতের অনুমতি আমাকে দেওয়া হলো, কিন্তু আমি চাইলাম আল্লাহ গো তুমি আমাকে অনুমতি দাও, আমি ক্ষমা চাইছি তা না, তুমি আমাকে অনুমতি দাও, আমি আমার মায়ের জন্য তোমার কাছে ইস্তেগফার করব, ক্ষমা চাইব। আল্লাহ তাআলা বললেন না এটা হবে না, মা কানা লিন্নবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আই ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা, কোন মুমিনের জন্য, কোন নবীর জন্য সঙ্গত নয় যে কোন মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করে যদিও সে তার নিকটবর্তী আত্মীয় হয়, নিকট আত্মীয় হয়। আল্লাহ তাআলা অনুমতি দিলেন না, মায়ের কবর জিয়ারত করার অনুমতি হল কিন্তু ক্ষমা প্রার্থনার অনুমতি হল না। আর এ কথা আপনারা শুনে অবাক হবেন, অনেকে প্রশ্ন করে যে আল্লাহর নবীর বাপ মা জান্নাতি না জাহান্নামে, ভাই এ প্রশ্ন করাই উচিত না। আপনি জানেন যে আমরা এ প্রশ্নের উত্তর জানি না, বাকি আমরা এটা শিওর জানি যে মুশরিক অবস্থায় কাফের অবস্থায় মারা যাবে সে চিরস্থায়ী জাহান্নামী। এখন যদি বলেন হ্যাঁ আল্লাহ আল্লাহ নবীর মা বাপ তো ইসলাম পাননি, তাহলে তারা ইসলাম পেলে অবশ্যই মুসলমান হতেন, এটার কোনো গ্যারান্টি নেই। ইব্রাহিম আলাইহিসসালামের পিতা মুসলমান হয়েছেন না, কিন্তু ইসলাম আসার আগে যারা পৌত্তলিক ছিল, যারা মানে মূর্তি পূজা করত, তাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা রাখেননি। আবু তালেব চাচা কত কষ্ট করে, কত আগলে আগলে রেখে চাচা মানে ভাতিজা নিজেদের বংশের, নিজেদের বিশ্বাসের, নিজেদের ধর্মের প্রতিকূলে যাচ্ছে সব জেনে শুনেও তিনি ভাতিজাকে আগলে আগলে রেখেছিলেন যাতে করে ভাতিজার কোনো ক্ষতি না হয়, কিন্তু মুসলমান হতে পারেননি। কেন জানেন? ওই যে নেতাদের আনুগত্য, অমক নেতা, তমক নেতা, অমক হমরা চমরা, অমক অমক, তারা সে তারা হচ্ছে না তো আমি কেন হব? মুসলমান হননি। মৃত্যুর মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চেষ্টা করেছিলেন চাচা মুসলমান হয়ে যান, খালি কালেমাটা পড়ুন, কিচ্ছু করতে হবে না, না নামাজ না রোজা, সময় নেই, শেষ হয়ে গেছে, খালি কালেমাটা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, খালি কালেমাটা পড়ুন। চাচা পড়লেন না, বললেন যে আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকব যতক্ষণ না আল্লাহ আমাকে নিষেধ করবেন। আল্লাহ তাআলা বললেন এই নবী ভুলে যেও না, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা লাইসা আলাইকা হুদাহুম, তোমার হাতে হিদায়ত নেই, তুমি মানুষকে হিদায়তের পথ দেখাতে পারো, কিন্তু হিদায়ত কার হাতে আছে? আল্লাহর হাতে। তুমি যাকে পছন্দ করো, তুমি যাকে ভালোবাসো, তাকে তুমি হিদায়ত করবে, এই ক্ষমতা তোমার হাতে নেই। অতএব তোমার কাজ হচ্ছে পথ দেখিয়ে যাওয়া, আমি হচ্ছি তার মালিক, আমি হচ্ছে হেদায়েতের মালিক, আমি যাকে ইচ্ছা তাকে পথ দেখাবো। এই জন্যই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেদের বংশধর, নিজের মেয়েদেরকে, ছেলে তো বড় দেখেননি বা হয়নি, মেয়েকে বলেছেন মা ফাতিমা দুনিয়ার বুকে আমার কাছে যা চাই বা চেয়ে নাও, কাল কেয়ামতের দিনে আমার কাছে কিছু চেয়েও না, আমার কাছে কিছু পাবে না, নেই আমার কাছে কিছু, আমি নবী, আমি সর্বশ্রেষ্ঠ নবী, আমি দুই জাহানের বাদশা, কিন্তু তবু আমি কাল কেয়ামতে আমার হাতে কিছু নেই, সমস্ত কর্তৃত্ব সমস্ত নেতৃত্ব কার হাতে? আল্লাহর হাতে। মা ফাতিমা দুনিয়ার বুকে যা চাই বা চেয়ে নাও, কেয়ামতে আমি উপকার করতে পারবো না, চাচা আব্বাস দুনিয়ার বুকে যা চাই বা চেয়ে নিন, কাল কেয়ামতে আমি কোনো উপকারে আসবো না। মা ফুফু সাফিয়া কুরাইশের বংশধর তোমরা শোনো, আমার বংশের লোক, আমার আত্মীয় স্বজন শুনে নাও, আমি নবী বলে তোমরা আমার উপরে ভরসা করবে, এটা করো না, কাল কেয়ামতে কোনো উপকার করতে পারবো না। তবে আজকালকার কিছু লোক আছে যারা বলে থাকে আমার হাতে বায়াত হও, কেয়ামতে আমি তোমাদেরকে পার করে নেব, আমার সাথে কিস্তি আছে, আমার সাথে রেলের গাড়ি আছে, আমার সেই গাড়িতে চড়ে নিয়ে গিয়ে জান্নাতে ভরে দেবো, পুলসিরাতের উপরে লাইন বসানো আছে, আমার গাড়িতে বসলে সঙ্গে সঙ্গে জান্নাতে ঢুকিয়ে দেব, এরকম দুঃসাহসিকতার লোক বহু আছে। এর থেকে বড় দুঃসাহসিকতা আর কি হতে পারে? যে বলে আমার মাহফিলে আল্লাহ হাজির হন, যে বলে ফাতেমা আমার বিবি, যে বলে আরো কিছু অনেক কিছু, তারা বহু কিছু ওয়াদা দিয়ে থাকে, কিন্তু যিনি নবীদের বাদশাহ, নবীদের শিরোমণি, তিনি বলছেন আমি উপকার করতে পারবো না। নূহ আলাইহিসসালাম ছেলের জন্য দোয়া করলেন, কাফের ছেলে, আল্লাহ বললেন নূহ তুমি জাহেল হইও না। নবী বললেন আমি আশ্রয় প্রার্থনা করছি হে আল্লাহ, যে আমি তোমার কাছে সেই জিনিস চেয়ে ফেলেছি যে জিনিস সম্পর্কে আমার জ্ঞান ছিল না, ওয়াইল্লা তাগফিরলি, আমি তো অন্যায় করলাম। আর নবীদের কোনো পাপ ছিল না? ছিল না, নবীরা নিষ্পাপ, কিন্তু নবীদের ভুল ছিল না? ছিল না, ভুল ছিল, দেখেন এটা একটা ভুল, কিন্তু এটা সেই ভুল না যে ভুলের জন্য পাপ হয়, কারণ এই যে না জেনে একটু জ্ঞান করা উচিত ছিল কিন্তু হলো না, বুঝতে পারলেন না, আবেগ চলে এলো মনের ভিতরে যে আমার ছেলে, আমরা আমাদের ছেলেকে যতই মারি পিটিয়ে ঘর থেকে বের করে দিই, তবুও গভীর রাত্রে মনে পড়ে, হাইরে ছেলেটাকে ঘর থেকে বের করে দিলাম, সে এখন কোথায় রয়েছে, মনে হয় না হয় না, রাস্তার দিকে চেয়ে থাকি, অনেক সময় মনে হয় যে ছেলে ক্ষমা চাক ফিরে আসুক, কিন্তু ছেলে আসে না, গোয়ার ছেলে আসে না, অহংকারী, কিন্তু মন আপনার মানতে চায় না যে ছেলে আমার, এত বড় অহংকার যে বাপের কাছে ছোট হয়ে এলো না, মন মানতে চায় না, দরজা খুলে রাখে, দরজাতে সিটকিনি লাগায় না, তালা লাগায় না, যাতে ছেলে ফিরে আসুক। এই আবেগময় মনে নূহ চাইলেন, আল্লাহ গো তুমি আমার ছেলেকে বাঁচাও, এই বন্যায় তুফানে সে ডুবে যাবে, সে মরে যাবে, আল্লাহ গো আমি ভুল করে চেয়ে ফেলেছি, ওয়াইল্লা তাগফিরলি, আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো, ওয়া তারহামনি, এবং আমাকে ক্ষমা না করো এবং রহম না করো, আকুম মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তার মানে আমি নবী তবুও আমি ক্ষতিগ্রস্ত যদি তুমি আমাকে ক্ষমা না করো, রহম না করো। এ হল এক নম্বর উদাহরণ যে আল্লাহর ক্ষমা আল্লাহর রহম না পেলে আপনি ক্ষতিগ্রস্ত। নম্বর দুই উদাহরণ চলেন, এটা অবশ্য আরো আগের ইতিহাস, এটা আগে বলা দরকার ছিল, এটা হচ্ছে আমাদের আদি পিতার ইতিহাস, আদি পিতা আদম, আদম এবং আদম হাওয়ার ইতিহাস। সুতরাং আদম হাওয়া জানেন তাদের ভুল হয়েছিল, তাই না, বললাম নবীদের ভুল হয় কিন্তু তাবলিগে ভুল হয় না, তাবলিগে মানে আল্লাহর কাছ থেকে যে ওহী আসে দিন প্রচারে তাদের ভুল হয় না, নির্ভুল। আর দুনিয়াদারি যে পাপাচরণ আছে পাপ, সে ব্যাপারে তাদের কোন পাপ হয় না, নিষ্পাপ, কিন্তু দুনিয়াদারির ক্ষেত্রে কোন কোন সময়ে কি হয়, ভুল হয়ে যায়। যেমন নবী আলাইহিসসালাম একবার বললেন, তোমরা এই খেজুর গাছে এগুলো কি করছো, তো বলে এগুলো তাবিদ করছি, কি বলেন আপনারা, নিকাহ, নিকাহ, যারা মাজরার লোক তারা জানবেন, ওই যে মোছা নিয়ে এসে খেজুর গাছের মোছাতে বাঁধা হয়, খেজুর মোটা হয়, ফলন ভালো হয়, কি বলে এটাকে, নিকাহ, তাই না, তো বললেন এটা না হলেও হবে ফল, কিন্তু আগামীতে দেখা গেল সাহাবারা বাদ দিলেন, করলেন না, তারপর দেখা গেল কি ফল হয়নি, ভালো ফল হয়নি, পুষ্টালো হয়নি, বড় হয়নি, কি ব্যাপার তোমাদের ফল কই এবছর, ওই যে আল্লাহ নবী আপনি বললেন, তা এটা একটা ভুল ছিল, তাই না, তখন আল্লাহ নবী বললেন তোমরা চাষি মানুষ, তোমাদের চাষের সম্পর্কে তোমরা ভালো জানো, আনতুম আলামু বিউমুরি দুনিয়াকুম, তোমাদের দুনিয়াদারির ব্যাপার তোমরা ভালো জানো, কিন্তু আমি হচ্ছি আল্লাহর পক্ষ থেকে মুবাল্লিগ, এই তাবলিগে কোনো ভুল নেই, সুতরাং এক্ষেত্রে তোমরা নির্ভুল রূপে গ্রহণ করো, কিন্তু যখন দুনিয়াদারি কোনো কথা বলবো, যেমন ধরুন বদর যুদ্ধে যখন সৈন্য বিন্যাস করা হলো, সৈন্য সাজানো হলো যুদ্ধের জন্য, তখন এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে দাঁড়ালেন, এটা কি আল্লাহর পক্ষ থেকে আপনাকে বলা হয়েছে এখানে অবস্থান করতে, নাকি এটা একটা যুদ্ধ কৌশল, বললেন না এটা একটা যুদ্ধ কৌশল হিসাবে আমি দাঁড়িয়েছি, তার মানে কি এটা আমার নিজস্ব ইজতিহাদ, বলেন না তাহলে ওইখানে দাঁড়ান তাহলে এটা হবে, আল্লাহ নবী মেনে নিলেন, তাহলে এটা ভুল ছিল, কিন্তু এই ভুল কিন্তু পাপ না, তাই না, পাপ জিনিস আলাদা, ভুল জিনিস আলাদা। আপনারা দেখুন যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, গায়েবের খবর জানতেন, গায়েবের খবর জানতেন না, আয়েশার ব্যাপারে দেখুন, আয়েশার চরিত্রে কলঙ্ক লেগেছিল, তাই না, মোনাফিকরা কলঙ্ক লাগিয়েছিল, আল্লাহর নবীর মন তাতে খারাপ হয়েছিল না হয়নি, হ্যাঁ এটা ভুল ছিল, কিন্তু গায়েবের খবর জানলে ভুলটা হতো না, যাই হোক এইভাবে যে ভুলগুলো ছিল, আর আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেকার পিছেকার সমস্ত ভুল কি করা হয়েছিল, মাফ করে দেওয়া হয়েছিল, যে ভুলই ছিল আল্লাহর নবীর ক্ষমা ক্ষমার হচ্ছিল, তবুও আল্লাহর নবীকে বলা হয়েছে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তাই না, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর নবী যে কোনো মজলিসে বসতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমাদের মতো পাপীরা একবার সারাদিনেও আস্তাগফিরুল্লাহ বলি কিনা, তবে নামাজের পর আমরা বলি কমসে কম কতবার, তিনবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলি, তা জানি না আমরা মানে বুঝি না, তিনি যার কোন পাপ নেই তিনি বলছেন 100 বার করে আমি ইস্তিগফার করি, আর মরণের প্রাককালে সর্বশেষ সূরা, হ্যাঁ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরণের আগে সর্বশেষ সূরা যেটা অবতীর্ণ হয় কোন সূরা বলতে পারবেন কেউ? সূরা নাসর। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রা'আইতা আন-নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। শেষ জীবনে বলা যে তুমি নবী ইস্তেগফার করো, শেষ জীবনেও নবী তুমি ইস্তেগফার করো আল্লাহর কাছে। মোট কথা হলো, ক্ষমা ছাড়া কোনো উপায় নেই, আল্লাহর ক্ষমা না পেলে পরে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আমরা যাচ্ছি ফিরে আদম আলাইহিসসালাম, আদম আলাইহিসসালামেরও ভুল হয়েছিল তাই না? কি ভুল? আল্লাহ বললেন এই যে গাছের কাছে যেও না, গাছের কাছে গেলে তোমাদের সমস্যা আছে, গাছের কাছে যেও না। কিন্তু শয়তান প্রলোভন দিল। যাই হোক, এটা একটা ইতিহাস, আল্লাহর ইচ্ছা ছিল এইভাবেই তিনি আদম হাওয়াকে দুনিয়ায় পাঠাবেন, জান্নাত থেকে বের করে দেবেন। তারপরে যাই হোক, যা হওয়ার হলো, শয়তান ধোকা দিল, তার কথায় বিশ্বাস করে আদম ও হাওয়াকে দুনিয়ায় অবতরণ করতে হলো, নামিয়ে দেওয়া হলো। কুলনা হবে তু মিনহা জামিয়া, যাও বেরিয়ে যাও। ফাইম্মাই আতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমার কাছ থেকে হিদায়াত যাবে। এখন তোমরা ভুল করেছ, সেই ভুলের মাসুল দাওগা যাও, তোমরা এবং তোমার বংশধর এইভাবে কিয়ামত পর্যন্ত থাকবে। আর পরীক্ষা দিয়ে পাশ করে যে পাশ করবে সে আমার হেদায়েত যাবে, যে হেদায়েত গ্রহণ করবে সে আমার কাছে আবার এই জান্নাতেই জায়গা হবে। নেমে এলেন পৃথিবীতে, কেউ বলে জিদ্দাতে, কেউ বলে ইন্ডিয়াতে, কেউ বলে শ্রীলঙ্কাতে, কে কত রকম বলে, যাই হোক মোট কথা দুনিয়াতে তারা এলেন। আসার পরে এই ভুলের ক্ষমার জন্য আল্লাহর কাছে কি বলে প্রার্থনা করেছিলেন আপনারা জানেন? আপনারা অনেকেই জানেন, বেশিরভাগ মানুষই জানেন। আদম আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো তুমি আমাকে মুহাম্মাদের রসিলায় ক্ষমা করে দাও, তুমি আমাকে মুহাম্মাদের রসিলায় ক্ষমা করে দাও। আল্লাহ বললেন, আরে নবী, আরে আদম, দেখেন আদম নবী কিনা এই ব্যাপারে মতভেদ আছে, কিন্তু আমি নবী বলে ফেললাম, যাই হোক, আদম তুমি মুহাম্মাদকে চিনলে কি করে? আদম বললেন, আপনি যখন আমাকে সৃষ্টি করেন আমার মাঝে রূহ ফোকেন, আমি রূহ ফেয়ে তাকিয়ে দেখি আরশের নিচে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে একটা কথা বলে রাখি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহিভাবে প্রমাণিত নয়। কোরআনের আয়াতে দুই জায়গায় দুই আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, কিন্তু এক জায়গায় নেই। এইরকম সহি হাদিসে কোন জায়গাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ নেই, তবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। কিন্তু এই হাদিসে দেখেন লেখা আছে আরশের নিচে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একটা হাদিসে আছে আল্লাহর নবীর পতাকা ছিল কালো, আর সেই পতাকার উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা প্রসঙ্গে, কথায় কথা বাড়ে আগুনে বাড়ে ঘি, অনেকে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে শিরিক হবে, আপনারা কথাটা মানতে পারবেন? কিন্তু যারা বলে তারা একটা কারণ নিয়ে বলে, তারা একটা কোনো না কোনো কারণ আছে বলে। যেমন দেখবেন ফেসবুকে এখন দেখবেন ইনশাআল্লাহ লিখবেন না একসাথে, ইনশাআল্লাহ মানে আল্লাহকে সৃষ্টি করো, তাদের মনে এটা ঢুকেছে, এটা ঢুকেছে। কেউ বলছে ওই যে হালিম, আপনাদের হালিম বিক্রি হয় না, হালিম, হালিম কি ওই যে হালিম খায়, এই তো আমাদের হোটেলে বিক্রি হচ্ছিল তাজ হোটেলে, অনেক লোকে আমরা কত হালিম খেয়ে এসেছি, বলছে হালিম বলবেন না কারণ হালিম হচ্ছে আল্লাহর নাম, যারা হালিম খায় তারা আল্লাহকে খায়। আল্লাহুল মুস্তাআন। এরকম কিছু পাতলা মুখের লোক আছে যারা এই মানে নাই কাজ তো খই ভাজ এই সব খুঁজে বেড়ায়, এটা বলা হবে না, এটা করা যাবে না, আরে সালা নামাজ বলা হবে না, সালাম এই নানা রকম। তো কি বলতে আসলাম কথাটা, আদম আলাইহিসসালাম দোয়া করলেন, তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা বলে শিরিক তারা কেন বলে? তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ, তার মানে মানে কি হয়ে যাবে যদি এরকম বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ, নেই কোন মাবুদ বা সত্য মাবুদ আল্লাহ মুহাম্মাদ ছাড়া, তা শিরিক হবে না? হবে না, বিশাল শিরিক। কিন্তু ভাই আমরা কি এই নিয়তে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার মানে আল্লাহ মুহাম্মদ ছাড়া কোনো মাবুদ নেই? আমরা তো বলি আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, বলছে না তাহলে মাঝখানে কমা কই, কমা নিয়ে এসো, আর না হয় ওই যে ওই রকম হয়ে যাবে, এখানে প্রস্রাব করিবেন না করিলে জরিমানা লাগিবে, ওরকম হয়ে যাবে, তার মানে এখানে প্রস্রাব করতেই হবে না করলে জরিমানা লাগবে। তেমনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ যদি বলে এইভাবে একটানা পড়া হয়, একটানা পড়বে কেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইভাবে পড়বে, বলছে ওরকম পড়ে না কেউ, সবাই একটানা পড়ে। যাই হোক, এইভাবে সহিভাবে কোন জায়গাতে হাদিসে কোরআনে নেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তবে ইসলামের নাসার নির্যাস হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম বললেন আল্লাহ গো আমি আরশের নিচে লেখা আছে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই ভাবলাম তোমার পাশে যার নাম, যে ব্যক্তিত্বের নাম, সেই ব্যক্তিত্ব যে সে ব্যক্তিত্ব নয়, কারণ তখন তো মানুষ আসেই নি দুনিয়াতে দুজন ছাড়া, তিনি তার স্ত্রী চিনলেন কি করে, আমি দেখলাম ওখানে লেখা আছে, তাই আমি চাইলাম তার ওসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা, এর আগে আমি জিজ্ঞেস করি, কারো ওসিলায় আল্লাহর কাছে দোয়া করা যাবে? যাবে। আপনারা কি জানেন, কি শিখেছেন? পুরনো শিক্ষা আলাদা কথা, পুরনো শিক্ষাতে জানেন, কারণ এই দলিল হচ্ছে এইটা, আদম দোয়া করেছিলেন মুহাম্মাদের ওসিলায়, তখন আমাদের জন্য জায়েজ নয়। কেন? কারণ এই যে গল্প, এই ইতিহাস সহি না, এই জন্য বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সহিভাবে কোন জায়গায় প্রমাণিত নয়। আল্লাহ গো তুমি তার ওসিলায় ক্ষমা করে দাও। আল্লাহ বললেন এই আদম তুমি ঠিক ওসিলা ধরেছ, যাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। এইটা শুনে অনেকে সুবহানাল্লাহ বলে, অনেকে বুঝতেই পাচ্ছেন যে বিশাল ব্যাপার একটা, সত্যি বেশ জাকজমকপূর্ণ হাদিস, মুহাম্মদের ফজিলতে, মুহাম্মদের ব্যক্তিত্বের মানে মর্যাদা প্রকাশ করার জন্য খুব একটা, কিন্তু দরকার কি, মুহাম্মদের ব্যক্তিত্ব এমনি আছে, এই হাদিসটা প্রয়োগ করার কি দরকার? কিন্তু জানবেন যে এই হাদিস আসলে সহি না, অতএব কারো ওসিলায় দোয়া করা যাবে না। তাহলে আদম হাওয়া কি বলে দোয়া করেছিলেন? কোরআনে আছে আদম আলাইহিস সালাম কি বলে দোয়া করেছিলেন, বরং আদম ও হাওয়া একসাথে দোয়া করেছিলেন, কালা। কোরআনে কি শব্দ আছে? কালা নয়, কালা মানে আদম করলো, কিন্তু কালা তার মানে দুজনেকে, আদম এবং হাওয়া। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কে না জানে, কোন মুসলমান জানে না এই দোয়া, বাপ মায়ের দোয়া, আদি পিতা মাতার দোয়া, আল্লাহ গো আমরা নিজেদের উপরে অত্যাচার করেছে, আর যে গুনাহ করে নিজের উপর অত্যাচার করে, সে যে পাপ করে সে অন্যের ক্ষতি করে না, কার ক্ষতি করে, নিজের ক্ষতি নিজে করে। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো, তারহামনা রহম না করো, দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এটাই আমাদের বিষয় আজকে, ক্ষতিগ্রস্ত কে, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব যদি তোমার ক্ষমা না পাই, তোমার দয়া না পাই, ক্ষতিগ্রস্ত হব, অতএব তুমি আমাদেরকে ক্ষমা করো। এই জন্য আমরা প্রায় মোনাজাতে বলে থাকি এই দোয়া, কে আমাদের মধ্যে জালেম নয়, কে আমাদের মধ্যে পাপ করে না, কেউ তো পাপ করেই থাকে, অতএব আল্লাহ গো নিজেদের প্রতি অত্যাচার করেছে, আমরা জালেম, আমরা গোনাহগার, গোনাহগার বান্দা হয়ে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করে ক্ষমা চাই, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আর যদি ক্ষমা না পাই, যদি রহম না পাই, যদি করুণা না পাই, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এবার চলুন অন্য এক উদাহরণ, যেটা ক্ষতিগ্রস্ত আসলে কে, আসল ক্ষতিগ্রস্ত হলো যে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হলো সে নয়, দুনিয়াতে যারা সফল মানুষ, যারা নিজেদের পরিবারে সফল, যারা যাদের দম্পতি সফল দম্পতি, যারা ব্যবসা বাণিজ্যে সফল, যারা বিশাল টাকা লাভ পায়, যারা গাড়ি বাড়ি আছে সফল, আর অন্যায় লাইনে অন্যভাবে শিল্পী যারা, খেলোয়াড় যারা, তারা ওদের ময়দানে সফল, যেমন শহীদ আছে ওদের ময়দানে, তেমনি ওদের ময়দানে সফলও মানুষ আছে, কিন্তু আসলে এটা দুনিয়ার সাফল্য, দুনিয়া টাকা পয়সা লুট করো, যত টাকা বেশি হবে, যত টাকা আমার ব্যাংকে থাকবে, তত আমি বেশি সফল, এটা দুনিয়াদারদের মনোমানসিকতা। কিন্তু আসল সফল কে? যে পরকালে সফল, আখেরাতে সফল। দুনিয়াতে আমি না খেয়ে না খেয়ে মারা গেলাম, আমার এটা অসাফল্য নয় যদি আমি কাল কেয়ামতে সফল হতে পারি, যদি আমি কাল কেয়ামতে সফল হতে পারি। সুতরাং কেয়ামতে যে ক্ষতিগ্রস্ত হবে সে আসল ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা এ ব্যাপারে কয়েক জায়গাতে বলেছেন, হাল ইয়ানজুরুনা ইল্লা তাওয়িলাহু ইয়াউমা ইয়াতি তাওয়িলুহু ইয়াকুলুল লাযিনা নাসূহু মিন ক্বাবলু ক্বাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক ফাহাল লানা মিন শুফাআ ফায়াশফাউ লানা আও নুরাদ্দু ফানআমাল গায়রাল লাযি কুন্না নাআমাল ক্বাদ খাসিরু আনফুসাহুম ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন। এখানে এক শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে যাদের কাছে আল্লাহর রসূলরা আসেন কিন্তু বিশ্বাস হয় না, তার মানে কাফেরদের কথা, মোট কথা, মোট কথা কাফেরদের কথা। এবং তারা কেয়ামতে গিয়ে চাইবে যে আমাদেরকে আবার দুনিয়াতে ফিরিয়ে দেওয়া হোক, তাহলে নতুন করে ভালো কাজ করে আসব। এটা কি সম্ভব? মোটেই না। আল্লাহ তাআলা বলছেন, কদ খাসিরু আনফুসাহুম, তারা নিজেরা নিজেদেরকে খাসরান মানে খালাস, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তারা নিজেরা নিজেদেরই ক্ষতি করেছে, নিজেরাই ক্ষতিগ্রস্ত। ওয়াদাল্লান হুম্মা কানু ইফতারুন, আর যে মিথ্যাচারিতা তারা করত, যে মিথ্যা অপবাদ আরোপ করত, তার জন্যে তার সমস্ত কিছু কি হয়ে গেছে? ভ্রষ্ট হয়ে গেছে, পণ্ড হয়ে গেছে, আজ কোনো উপকারে আসবে না। অন্য এক আয়াতে আল্লাহ বলছেন, فَاعْبُدُوا مَا شِئْتُمْ مِنْ دُونِهِ قُلْ إِنَّ الْخَاسِرِينَ الَّذِينَ خَسِرُوا أَنفُسَهُمْ وَأَهْلِيهِمْ يَوْمَ الْقِيَامَةِ أَلَا ذَلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِينُ। চলো আল্লাহ ছাড়া যার ইচ্ছা তোমরা ইবাদত করে যাও, পুজো করে যাও হে মুশরিকের দল, কিন্তু জেনে রেখো তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত যারা কেয়ামতের দিনে নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে ক্ষতিগ্রস্ত পেয়েছে। কেয়ামতে যদি ক্ষতিগ্রস্ত হয় নিজেরা এবং তার পরিবাররা, তারাই হচ্ছে আসল ক্ষতিগ্রস্ত। আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন, এটাই হচ্ছে স্পষ্ট ক্ষতিগ্রস্ততা। এর থেকে স্পষ্ট ক্ষতিগ্রস্ততা আর অন্য কিছু নেই। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলছেন, ওয়াকালা আল্লাযীনা আমানু ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াউমাল কিয়ামাহ। যারা ঈমানদার তারা জানে, তারা বলবে কিয়ামতের দিনে, আজকের দিনে যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত পেল এবং তার পরিবারদেরকে ক্ষতিগ্রস্ত পেল, তারাই হচ্ছে আসল ক্ষতিগ্রস্ত। আলা ইন্নাল যালিমিনা ফি আযাবিম মুকিম, কারণ যারা জালেম যা তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত, আর তারাই হচ্ছে মানে চিরস্থায়ী ভাবে আল্লাহর আযাবে থাকবে। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়াউমা তাকুমুস সাআতু ইয়াউমা ইযিন ইখসারুল মুবতিলুন। কিয়ামত যখন কায়েম হবে তখন এই মুবতিলুনরা ক্ষতিগ্রস্ত হবে। মুবতিলুন মানে হচ্ছে যারা মিথ্যাচার করে, মানে মিথ্যা কোরআনকে মিথ্যা মনে করে, রসুলকে মিথ্যা মনে করে, দিনকে মিথ্যা মনে করে, নাস্তিকতা করে ইত্যাদি ইত্যাদি, যারা এই মিথ্যাবাদী মিথ্যাচারী, তারা কাল কেয়ামতের দিনে ক্ষতিগ্রস্ত হবে। এভাবে আরো উদাহরণ আছে, আমাদের সময় শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যা শুনলাম তা যেন আমাদের অন্তরের অন্তঃস্থলে স্থান দিতে পারি, মনের মণিকোঠায় তুলে রাখতে পারি এবং তার উপরে আমল করতে পারি। এই জিক্রের মজলিসে আমরা যারা হাজির হয়েছি তারা যেন ক্ষমা, আল্লাহ তাআলার ক্ষমা এবং আল্লাহ তাআলার রহম প্রাপ্তি প্রাপ্ত হতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দেন যেন আমরা এই শ্রেণীর মজলিসে বারবার উপস্থিত হতে পারি এবং ক্ষমা লাভ করতে পারি। কারণ আমরা যদি ক্ষমা না পাই আল্লাহ, আমরা ক্ষতিগ্রস্ত হব। হে আল্লাহ, রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।